بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি হামা কাহাবারম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুববা ফিয়ে ইখতিয়ার কুরবা ফিয়ে আদম আলাইহিস সালামা আদি নূহ আলাইহিস সালামা ওয়া আল ইব্রাহিমা আদি ইব্রাহিম আলাইহিস সালাম গে আলুন্না ওয়া আল ইমরান আদি ইমরান গে আলুন্না আলাল আলামিন আলাম তাহু গে মাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেকালুম ইখতিয়ার কুরবিবাহ কামি আয়াতু গে আল্লাহ এ বায়ান কুরবানি মি আয়াতুকে কুরিং একালাঙ্গে ওয়াহী কুরবা ফেবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহাকা একালিগে ফানা কিয়ামাঙ্গাতুং এই ইসলাম দিন কামুগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামান্তেরিকাং আদা কুরুং এই আল্লাহ লোবিউং কামুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ান কুরুমা ফাহুগা দেন আল্লাহ মি পাট্টাওয়া ফামিওয়ানি আদম আলাইহিস সালামকে ওয়াহাকা আদি নূহ আলাইহিস সালামকে ওয়াহাকা আদি ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াহাকা মি আয় ইলমেরিং গুলু মুফাসসিরুন তাফসীর ইলমেরিং কুরিগা আয়াতকা গুলু ওয়াফেওয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দীনাকি এই এম ফাহুগে মি ইসলাম দীন কামুগা আল্লাহ বায়ান করবি এ ফাহুগা কুরিগা নবী বেকালুনগে ওয়াহাকা আল্লাহ বায়ান করবানি এই রাসূল বেকালুনা ঈমান মাকি ঈমান কামুগে রুকুন তাহুগে তেরেন রুকুনে এহেন নামেস নবী বেকালুনা ইমাম বুং এই বেকালুঙ্গে শরিয়তুগে হুকুম ফুলু তাকা কিয়ামান্তেরিকাং আদা কুরমেন নু ইয়াং আমাল কুরমেন নু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি দীনুগে ওয়াহাকা তা বায়ান কুরম মাফাহুগা ঈসা আলাইহিস সালামগে ওয়াহাকা মি ফাহুম মি আন্না আয়াত তাহুগে বায়ান কুরবানি এই মক্কাগে মুশরিকুন মক্কাগে মুশরিকুন এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কুরবি তুহমাতা কি ইয়াহুদি মেদুয়ারি কুরবাগেন কুরবি তুহমাতা কি এই মোহাম্মদ গে ফানা একদে গে ফানুগে আসহাবু ঈসা গে ফানা ইনকার কুরাবাহাকা মোহাম্মদ গে ফানা একদে গে ফানুগে আসহাব বেকালুং ঈসা গে ফানা কি রাসূল নুকাম বিদাল ওয়াহাকা ইয়া একদে গে ফানা ইনকার কুরাবাহাকা তা এবামি গে তেরে গে ফিতরি ফাউতি আদি মক্কা মক্কা গা তিবি মুসলিমুং হাবুশ করায়ং হিজরা কুরাম মাফাহুগা এমি হুং গেনাউ মাট্টাকা মক্কা গে বায়ে বড় বড় তিম হাবুশ করায় দিয়া বস নাজাশি কারি গে সেবামি হুমি দেন্নেবি মিবামি হুন নাকি এই ঈসা গে ফান ইনকার পুরাবা একে নাজাশি কি এই খ্রিস্টিয়ানে ঈসা ই দিনুগা হরি বেখালেন এই নাজাশি কি মিমি হুং গোস মিমি হুং আসলু মিমি হুঁগে মকসদ কি মুসলিম উন্না এমি হুন্না দে মেদুগা খিলাফ ফেদ্দ এমি হুম মি বুনানি মিমি হুন নাকি ঈসা গে ফান ইনকার করাবে কে ঈসা গে ফানুগে নবুয়ত মিমি হুন কাবুলে নকরে দেন মি আয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একং ইকরার করে মটকা বাবা লাবা হেওয়ানি ঈসা গে ফানুগে নবুয়ত নবুয়ত ইকরার করে মটকা মি আয়ত আল্লাহ বাবা লাবা হেওয়ানি এমে ফরতাম আদম গে ফানুগে ওয়াহকে এই আদম গে ফানুগে ফরাতুম হুরিহা ইনসানুগে নাসলু ফেরি ফামিওয়ানি আদম আলাইহিস সালামুগে ফরাতুম দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ গে ফানুগে ওয়াহাকা মি তাগে মি যিকুর কুরবানি এই নূহ গে ফানকি এই মিস্তাহুগে দেওয়ানা বাপ্পা মিস্তাহুগে দেওয়ানা বাপ্পা এই আদম আলাইহিস সালাম ফাহুগা নূহ আলাইহিস সালাম বড়াগেন নূহ আলাইহিস সালামুগে জামানুগা হুরিহা এমমে গরাগোগেন দিয়া নূহ গে ফানুগে নাওয়া নূহ গে ফানা এহুগে সাওয়ার উইমি হু ফিয়া দেন এমি হুঙ্গে নাসলু আল্লাহ লাভ্বা ফাওয়ানি বিম্মতি নূহ আলাইহিস সালাম তাবাবি মি হুঙ্গে নাসলু আল্লাহ বিমতিকে লাভ্বা ফেওয়ানি এম এই খালিগে ফান কি এই দেওয়ানা বাপ্পা তারি হুগে বুনে গতুগা মিহার দুনিয়াকে মিমানি নূহ আলাইহিস সালামগে নাসলুগে মি হুম হুরিহা এমে ওয়া আল ইব্রাহিম দেন ইব্রাহিম আলাইহিস সালামগে আলুঙ্গে ওয়াহাক মিতাঙ্গ আল্লাহ বায়ান করবানি সাবাবা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাডায় গেন্নেবি ইব্রাহিম আলাইহিস সালামগে দারিফাস করো ইব্রাহিম আলাইহিস সালামকে দারিফাস করুন আদি ইব্রাহিমকে ফান আফাহু ওয়াডায়াগেন নবী হুরিহা নবী বেকালুম ওয়াডায়াগেন নবী ইব্রাহিমকে ফানুকে দারিফাস করুন ইব্রাহিমকে ফানুকে দারিফাস করু দেবা একাব্বেহি গেন দিয়া এই বানু ইসরাইলা বানু ইসমাইলা এই ইসহাকে ফানুকে দারি করুন মি আই বানু ইসরাইল দেন ইসমাইলকে ফানুকে দারি করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াডায়াগেন নবী wa ala imran ala alalamin den allah subhanahu wa taala imranuge alunge wa hakami bayan korbane ei imranuge faanuge darikalun ei maryamge faanu maryamge faanuge darikalun ei isa alaihi salam ge wahakatam mitanga allah bayan korbani ei isa ge faanuki allah ge rasulekkan kirti qur'anuge meti bayan mefa ekalege faanuge risalata muslimun iqrar wa kammi ayatakum bayan kureba mi ayatta najashi kariga muslimun kiyawa vidalawima najashiyan engi wadagen fi muslimun ge ehitaku ebbes kahala inkar kurumen nekkan isa ge fanu ge nubuwataka ende kale fanu kiriti kurevi adi makkayin e ay bodati mi hunnan amuru kurevi e kale fanu kale men emburi dahe e ba mi hun timanna kale kale menna hawal nukura husi hawalen nukurana e gotakabes Allah wahi kurava fani mi bami hun timan Allahu aalam tahu ga macham mai kurave me ikhtiyar kurave me zurriyatan ba'dha min ba'd ai ibbay ko an ibbay ge darifas kole nuh ge fanu ge zariyan huri ha me fetri fami wani ai ege fahum wada gen ne huri ha nabi be kalu sati huri ha insanu bas wallahu sami'un alim Allah subhanahu wa ta'ala ai assala bodigam wa den bodigam wa raskalange den Allahu mi Isa alaihi salam ge wahakata mi ayatahu ga bayan kurava mi wani إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم عمران غفانو گ امبي کملون ودال وي هتي بامي هندان قرار اي عمران غفانو گ درين کملون اي حنا اكمل لي نامكي حنا اي مريم غفانو گ مما فو ekade ekamanami vidalwani rabbi e haddaru raskala ko inni nazartu laka ma fi batni muharraran fataqabbal minni hamakarwarun timan kamana naduru buname iba allah timan nage badugawa daryaku minimum kurman iba allah ge maguga fataqabbal minni ehma timan nage kiban mi naduru qabul qurban de mitanga minimum kurme vidalwi hinna nadru vidalwani timanna darya kulibijja e darifulu allah go mauga khadimegge gotuga du kollavwa husi ei masjidul aqsaya masjidul aqsa ge khadimegge gotuga masjidul aqsaya khidmat kurmattaka etana timanna waquf kura husi me timanna ge darifulu ei firhina hukamuga wanyata e kan kureveni ekamoke kamana libi wada gati anhimbe kamale den ekamanami vidalwani timannage kibam mi naduru qabul kurawande ehaddabu kraskala koe innaka anta samiul alim hamkorun iba allahi assa wadigem wa den wadigem wa raskalange falamma wada'tuha den ekamana maryam ge fanaagen rakkae wadaagen ne hinduga ekamanami vidalwani rabbi inni wada'tuha unsa ehaddabu kraskala koe timanna mi rakkai anhin kujjakaagen ne والله اعلم بما وضعت الله يقول مسدنا ودگم وكمنا ويهاني كون كون كهل كوجكان كمنا كلنا دربونه فمي واني كمنا كنيگه نتا كمنا گه بندگوتي كون كهل كوجكان كون جنسگه كوجكان اللهم اقول مسدنا ودگم وليس الذكر كالانثى الله يقول بني فيرهن كوجكو انهن كوجكو فداكون نواني فيرهن كوجان وي انهن كوجگه فدان ابهي انهن كوجاكن كاشيگم واكمن نوني اي baitul maqdisa waquf wegen hurume etanga khadimege gotuga waquf wegen hurun ei anhin kujjake katigen wa kamen nuna ei firhina kai kashigen wa kameke ei wa inni sammaituha maryama wa inni u'iduha bika wa zurriyataha min ash-shaytanir rajim kama nami vidalwani timanna e kujjan nan kiya fime maryam maryam ge namun nandi fime wa inni u'iduha bika adiba allah ge hadratun ge kujjar rakka terikan deumang edeme wa zurriyataha adi ge kujjage darifas kolaha shaytana ge kiban rajam kurai rahmatun dur kurai fa wa shaytana ge kiban e kujjar rakka terikan devwashi allah midua korbani hinna den allah wahi quran fa taqabbalaha rabbuha bi qabulin hasanin allah subhanahu wa ta'ala e kamana ge dua ijaba kurawafiye wara heo ijaba kurabu makum wa ambataha nabatan hasanan adi kujja war rangal tarbiyata kurawafi allah subhanahu wa ta'ala wa kaffalaha zakariya adi kujjage hawal kujjage kif kafalatu kan hawal kurawiye zakariya ge fana ei maryam ge fanu ge firikalun imran আবহার ওয়াডায়ং কাম মিগিং আসপে এঙ্গেনি ইয়ে কুরিং কামনা বড় ওয়াডায় গতম কুরিং ইমরান আবহার ওয়াডায়ং কাম এহেম বেগেন জাকারিয়া গে ফানা হাওালে ওয়াডায় জাকারিয়া গে ফানা কামনা বেল্লে উমা হাওালে ওয়াডায় গতি এ কামনা গে আইলা গে মিস্তাহুং গে তেরে গে ইখতিলাফ ইয়ে কামনা আয়া হাওালে ওয়া নিকা কুতো আইহুম ইয়াকফুল মারইয়াম মারইয়াম গে ফানা হাওালে ওয়া নিকা কুতো ইখতিলাফ ইদেন এমিন গুরওয়াতুলি গুরওয়াতুলা গে দিমা আই জাকারিয়া গে ফানা জাকারিয়া গে ফানা কে সের নবী বেকালে এ গিয়া কি এ নবী বেকালুং গে গেং এরো নবী বেকালুং গে গে এ গিয়া কি এমমে মাই কুরে গেম ওয়াগে আদি মুলি এমমে বেস দানে এ গিয়া কি এমমে মাই বেগেম ওয়াগে কাং মুলি গাও মুগে হুরি এমমে মাই বেগেম ওয়াগে কি এই জাকারিয়া গে ফানা গে কল কাং এমমে বেস দানে এ গে গে গা উন নওয়াগে মারিয়াম গে ফানাস বড় ফুলুই ওয়াকাফালাহা জাকারিয়া জাকারিয়া গে ফানা এ কালে গে ফান এ কামানা হাওালে ওয়াডা গতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া গে ফানা কাং হাওালে কুরবি জাকারিয়া গে ফানা কি নাবিয়ে كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا دن زكريا غفان بنوي غوتوغي مريم فانوغي محرمه مريم فانوغي محرمه كم فاركو زكريا غفانو محراب غتريا وداا غنا واهندوغا ايغي غن المحراب اي كمانا انماني اي محراب غتريا الكون كرموغا الله ور التقوى ربي كمبلين اي الله خالص اي نبي كمبل اي كمانا اي كي ekaliye gafanu komme faharak was mi harab ge tere wada gannawa hinduga wajida indaha rizqa ekamana ge arihun ka ichchi taken eba fene ka bo taketi eba hure ekamana ge arihuga ekama zakariya ge fanu nugene ka ebes ka bo taketche maryam ge fanu ge ariha ka qala zakariya ge fanu mi dalwani ya maryamu e maryame anna laki hada mi kihinan anna taketchen heyye mi kambulege ariha kihinan anna taketchen heyye qalat maryam fan mi dalwani huwa min indillah allah ge hadratu an naitcheke allah fonu wani suwarugen kamana kana as allah fonu wani kamana suwarugen kana ei evesmi haku kamana ka ka besmu de ehunani ka aichi as ma kurin inna allah yarzuqu man yasha bi ghairi hisab hama karawarun allah subhanahu wa taala rizq de vay ekalang irada kurabi mi haka eves hisabaka nula هنالك دعا زكريا ربه دين اتانغا هورغان زكريا غفانوس دعا كوروا في دين زكريا غفانو غي بولا بس دارينغلو بيجي فامي واني اكدي فانو بلا بول كوروا واني اهم بي كامبال دين كومياكس اي دارياك دارييك غي حيسياتون اكمانا بلا بول كوروا ايروغا اكلي فانو غي بولا بس دارينغلو بيجي هين اكلي فانو ايرو هون نيورم مسكولي امروغا ورم مسكولي فولو فا هوري اكلي فانو ايرو مونيغو دوغا ساتيكاي ماتشا اكلي فانو امرو ارا فان ساتيكاي ماتشا اهارو etanga horgen kalifan dua korwani qala rabbi habli min ladunka zurriyatan tayyibatan innaka sami'ud du'a e haddaud raskala ko iba allah ge hadratun tahiru darifas kole timanna devashi innaka sami'ud du'a ham karun iba allah du'a as-sawab odgen wa raskala ange fanadatuhu al-malaikatu wa huwa qa'imun yusalli fil mihrab anna allah yubashshiruka bi yahya musaddiqan bi kalimatin min allah وسيدا وحصورا ونبيا من الصالحين ملائكة بيكلون اكليغ فانا اخبر دفاني الله جي حضرتهم وداك ايرو اكليغ فانا هون نبي مهرابك نماد كرهما زكريا جفانا ملائكه بكلون وداك النداء ابن زكريا غفانا ان الله يبشرك بيحيى اما كررون الله سبحانه وتعالى كلي غفانا يحيى لبين كموغ افاوري خبر دفافي الله يبد في يحيى لبي وداك نوان كموغ افاوري خبر كلي غفانا مصدقا كلي غفانا كي اي تذكروا فراتك تذكروا بكلك اي بكلمه من الله الله حضرتهم وكلمه kalimay te dukurwa be kaleke ekalege fana ki ei e kalima age murada ki mitanga isa alayhi salam isa alayhi salam ki ei rasul yahya age fana ki ei nabiye yahya age fana ki nabiye isa alayhi salam ki rasul isa alayhi salam rasul kama age fonubuni yahya age fana ge fahum akamuk yahya age fana jehi wada ganwana ta duniya ge hunna afiya tabawa mitanga mufassirun widalo famani ege murada ki ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম তে দুকুরাবা ফরাতে কামুগা ওয়া সাইয়িদান আদি ماي بكرك كموجا ساهيبك كموجا الله سبحانه وتعالى كريك فانو فنوانه وحصورا أدي أنغهنوجا كيبان مولين واقي بكرك كموجا يحيى فانا كي أنغهنونا مولين جرو بكرك أي الله لا بفانيه قتادن مفسرونا بحر ودال بفا إما لعدم القدرة على ذلك أو لأنه يكف نفسه ehnuni ei ekan ekamange kalefana kula dana wegen nuwanni ekan muga baro allah la wafa ne tima ehnuni kalefana amillaya ekan mana kura wafa hurima ei banu isal mehunge terego ikkamen ero ei allah mana enno kura wafa mihunaka e ruhbaniyate ruhbaniyate ki ei mehunge terego in ecce allah mana enno kura wafa mihunaka ruhbaniyate ruhbaniyate ki ei duniyege huriha edume dukon akhirata khalis wen hun allah alukama khalis wa hurun e amike ruhbaniyate ای نصرانگه دینوگا ای بنو اسلامی هونگه خاصه کو نصران دینوگا امی هون عمل نفس واجب کور بی کوری کامه امی هون واجب کوریما الله دو کول لوی واجب کامه گه گوتوگه امی هونگه نفس تکا روحانیت الله کیت قران گه وحی کور وافه و رهبانیت نی بتدعوها ما كتبناها علیهم اما ابامی هون عملن اختیار کوری کامه کی ای ایجاد کوری کامه کی روحانیت تیمن الله امی هونگه مچکا فرض کور بی کامه نونه انما امی هونگه گوتا عمل نفس فرض کوریما timan allah himin ko machin kan du ko leviye go tafardu kamegge go tuga ekamako emi hunge kamaka farwater mun hagwegen wa go tuga farwater nu ve samara auha haqqa riayatiha emi hunge kama farwater mun hagwegen wa go tuga farwater nu ye e alaveti kama khas khalis wegen inuma mekan ruhbaniyatu ei anghenun naves mulin duruga anghenun nas ek go tuga skaveni esnuko ei e dinuga hudda ekanta ekamako islam dinuga ruhbaniyatu ani mana kurawa islam dinuga ruhbaniyat wani mana kurabba fa rasulullah sallallahu alaihi wasallam hadis kurabba fa la ruhbaniyat fi alislam islam dinuga ruhbaniyat nuwe ruhbaniyat wani mana kurabba tibang allah allah subhanahu wa taala kalege fana khabar devwaye yahya ge fana li wada ge nawane kamuge kalege fana ki ei isa ge fana tedu kurabana be kaleke adi sayyide ke kalege fana ki adi anghenu ge kibai mulin duru wada ge hunawane be kaleke kalege fana ki wa nabiyyan adi nabiyye ke ekalefanaki min as-salihin salihun geterenwa kalefanaki hewlefami hun geterenwa salihike adi nabiyeke kalefanaki den zakariya ge fanu ka gabulen nukurewe kame ei e umrak gosohuri mai tobi goton ei kalefanu ge allah subhanahu wa taala ge khabarakan inkar kurum ge gotakunnu ei tobi goton ekalefanu huri e umrak gosfa dari nulibe umrak gosohuri ehem be kalefanu mi dennewuni rabbi hadamu kraskala koi anna yakunu li gulamun timanna darya kulibeni kon fada yakun he waqad balagani al kibar timanna miwani miha muskul umra gosfae wa imraati aqir adi timanna ge ambi kambalum beswani iddan kelifae divehin buna namae darin nulibe umra diya divehin buran iddan kelifae iddan kelifae darin nulibe umra gosfae timanna ge ambi miha wese hu ehmadin kina kun he timanna darya kulibeni قال كذلك الله يفعل ما يشاء الله وهي قرباني إن وتملائك بيك لهم يدعوني كذلك الله يفعل ما يشاء هم يفداني الله كان تقرباني كلان إرادة قرباك وتك كلان كان تقرباني قال رب اجعل لي آية دين زكريا كفان يدعوني هدى ابن رسكلاك وي هك اكاموك هك ديوانا دكا واش هك دين الله يقولون آيتك كاليفانا دين هككي أي ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا كاليفانا ميستكونا واحكا ندكا هن نمار تندوه ايه مالك تندوه رودايا ايه شريتك رودايا كي مينا واحكا ندكا إلا رمزا إشارات منوي إشارات منوي ميكا اتشكي نبنار نما نما ايه هككي الله كحضرتون يعني هككي ميدن دي فريق ادي ميهاروس bay gaum to hokan ta quran misar kam mi hokam ko fonu wa iruga ena fonu mi he gotu mi hekkan anga adinu mattaka ena ge kommes echchen ena ge atad de yana fa ha gawa ka le echche e gotum wa ge ki hekke de ware zakariya ge fanu mi dalawane den allah hekke gotu ge devvi tin roda en hunna ash tin dos wande mi hunna wa kan dakka hunna wa she illa ramza isharatu menwi ishaaratun ekanye waga dakkawan jiheni dulun egotaka swaha kanu dakkawashe wadhkur rabbaka kaseeran wasabbih bil ashi wal ibkar adi kalifanu raskanagi ginagina zikur kurashe adi ekalange tasbiha vidalwahre henduna haviru dan miza kariyage fanuge wahake diye den কেলে ফানা ইয়াহিয়া আই আল্লাহ দেবী নামে নামা কি ইয়াস জাকারিয়া ফানা দেবী নামে বেসন ইয়াহিয়া আল্লাহ ওয়াহি করাবা ফানি এরা কু ইয়াহিয়া কি এবেস মিহা কো দুনিয়া কো নাই এই মারিয়াম সূরাতে আল্লাহ ওয়াহি করাবা ফাবে মিগা কুরিন তিমাং আল্লাহ এ ফাদা নামে আদি এবেস মিহা কানু দেবা এ কুরি গনে ইয়াহিয়া কি এবেস মিহা কো আলা ইয়াহিয়া গে ফানা হামা ইয়াহিয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা দেবি দেমিয়তি মারিয়াম গে ফানু গে ওয়াহাকা মারিয়াম গে ফানা ঈসা গে ফান লিবে ডায়া গন্নাওয়া গতু গে ওয়াহাকা এবাহকি রাত করে মাদমারে দেন সুবালে মে বে ফরক সুবাল কি গে নামা কি নেগে আল্লাহু আলাম দারিয়া খুলি বেড়ানো গান না রসু হারিকে জরুরিয়া কিয়ান এমে দারিয়া খাবে জরুরিয়া কিয়ান এমে দারিয়া খাবে দেখ একে লাফজি মানে কি দারি ফাঁস করলে কামা কিয়ান মানে জরুরিয়া এমে দারিয়া খাবে এমে দারিয়া কো সিমেনে এনে নাকি দারি ফাঁস করো কামা এই মারিয়াম সুরত জাকারিয়া ফানি দাঁড়াবে ফাইন না তিমান্না বার্তাবান মিয়াকু দেববারে তিমান্না এই মানে কি নুবুবত বার্তাবান মিয়াকু দারিয়াকু দেববারে এই নাবিকম বার্তমান এই নাবি বেকাল নাকি এই মুদালে দুকুরা বায় নুম দিয়া এ বেকাল দুকুরা মুদালে দু কফা দিয়ে এবানি বাইতুল মালা সদাকাতে গতুগা এ বেকাল দুকুরা বা মুদালে কি এই সদাকাতে গতুগা এটি দানি বেস তিমাগে মিহা কান নুলি বেন নাবি বেকাল দুকুরা মুদালে এ বেকাল বার্তেচ্চে গতুগা দুকুরা বানি ইলমু ইলমু এই মাম্মায়া নুমাতে বাপ্পায়া এব্বাড এব্বা কম একাস মা হারামের কামুগে মুফাসির বিদাড়ানি এম বেগেন তাই হাবালু এ মিহরাব বা দেবেনি হে এরুন তা একামানা আবাহাকে দেখুম কান্তা করিয়ে দেবেনি এই এগে বে কাবালে এই মারিয়াম গে ফানা কি সম এগে বে কাবালে একালে গে ফানা হেনুন মারিয়াম গে ফানা গো বাপ্পা হেনুন মাম্মা কম মেসে কোলাকুম অতি গুলিফা মাহরামের দেন কাবেন হিয়নুয়া এই মিহারে বাদেল কোফায় হেলি আসলে কি এই মুসা কে ফানু গে দিন ইহুদি দিন নাকি ইহুদি দিন নাকি আসলু মুসা কে ফানু গে দিন এক আসলু এন নামে মিহারে তি বাদেল বেগে আসে দিন এন মিহারে কো আমি হুগে এই মুসা কে ফানু গে দিন উগে নেঙ্গে তাব্বার কামে উর মাস কে উমা কান্তাত রাবুই মাইকা এ মানা কোফায় কান্তাত তং এ মিহারে ফইত্তা উগে সে বরা মা রাজা মুয়ে সামা হুকুম তাবে সে বরি বায়া বর মি দিন উগে হুকুম তা এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিহুগা মচ্চা হাদুগা আমি করে বিয়েছে প্রথম বান্দা একা দিফান গে জামান হবা তাওরাত গে না হবে লে তাওরাত গো তিয়াস এই মুসা ফান গে দিনে ঈসাকে ফানুকে দিন। হুম হুম হুম এই বাঙালি কম বেশ করে শিরক এই ঈসাকে ফান সারি কেন করে আল্লাহ কা আদি হোমে নাবিয়া গেস দাওয়া থাকি আনি আবুদুল্লাহ ওয়াজিতানি বুত্তাগুতি অতি গুরুয়ানু বা আল্লাহ ভাই করেন তিমাং আল্লাহ এবেস রাসূল কোন ফনুবামে মি দাওয়াত নদে ভাগো থাকা মি দাওয়াতে এবে কালুং দাওয়াত থাকি এই তিয়াবা আমি হুম আল্লাহ হামাইকান আল্লাহ গাল কোন কোরা আদি হুরিয়া তোগো তাকুন তিয়াবা আমি হুন্দুর এফরাই বাস এই ঈসা গফানো গেস দাওয়াত থাকি একাম কই মি হুং তি সলি বাঙাল কোন কোরানি মিয়ার ঈসা গফানা মে দুগা মিয়তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে মি ঈসা গফানো দিন বাতিল কুরকান আঙ্গা আদিস কুরআন আয়াত লা তুতরুনি কামা আতরাত নাসারা ইবনে মারইয়াম তেবা আমি তিমান কালে ফান মাহ কুরমুগা হাদ ফানালা নু দাশে নাসারা ঈসা গে ফানা মাহ কুরমুগা হাদ ফানালা গেন দিয়া ফাদা আমি রব্বাকা বেসেদি আমি হুম বুনানি ইন আল্লাহ সালিসু সালাসা আল্লাহ তিন ইলাহ কুর এং ইলাহ এ তিন ইলাহ আমি বুনানি মারইয়াম ঈসা আল্লাহ এ তিন ইলাহ তিন ইলাহ নে এং ইলাহ কা বেসে তিন ইলাহুগে খুলাসায় ইলাহাকি তিন ইলাহুগে খুলাসায় এমি হুঙে তিন সারি হুক আল্লাহ এই ইসাকে ফানুকে দিন নু এক কথা কাবে সেই নিসবাই আমার এখানে নিসবাই তো ইহুদি নিসবাই বেফায়নি ইউসুফকে ফানুগে এব্বান্ড এব্বান্ড এব্বান্ড নু এব্বাফায় বাকি বান্ড এব্বাফায় বাকি বান্ড আখেন এ ইহুজা নুয়া তা ইহুদা দেগোতাঙ্গে ব্যাঙা আছে ইহুদা এ নাই নিসবাই কফে আমি হুঁ ইহুদি নাকি এ মূসা ফান দিন নামে বেসনু এমি হুঁ আমিল্লাং আমি হুঁ ইহুদা নিসবাই কফে আমি হুঁ ইহুদি নাকি দেন না সওরাং আমি হুঁ দিফে অতি ঈসা ফান বিদালু ঈসা ফান মাদত করে আমি হুঁ কেন আনসার ঈসা ফান আনসার মান আনসারি ইলাল্লাহ ঈসা ফান বিদালু মানে আল্লাহ কে হাদরাতা তিমান কালি ফানা মাদদ কুরবানি কাকো আল্লাহ কে মাউগা তিমান কালি ফানা মাদদ কুরানি কম বাইঙ্গে এ আনসারুং এ লাফজুন নাসারাং এমি হুনে কি এমি হুন না আমিল্লাহ এমি হুন নাসারাং কি ইহুদিন বুনিয়েঙ্গা ওয়া ক্বালাত লি ইহুদু উযাইরুন ইবনুল্লাহ ইহুদি বুনানি উযাইর কে ফানা কে আল্লাহ কে দারি কালে কে এমি হুম সাল্লাহ শারি হুকুরি একাম উজাইর ফানা কি এই নাবি বে কালে বেসন সালিহ আলে গে গতুগা ইলমেরিং গিনা ইলমেরি মিদালবানি বাইং ইলমেরি মিদালবে নাবি এ কে কামাকু গিনা ইলমেরি মিদালবানি নাবি এ নুনে কালে ফানা কি উজাইর ফানা কি এই সালিহ হেলে ফা আলে কে আল্লাহ লুকমান গে ফানু গতাং আমা এ আসলে বড় মি নানে মারিয়াম কে ফানে বড় গিনা তাফসীর তো হবে ইননি লিয়াইফা ইন্না আল্লাহ সালিসু সালাসা আল্লাহি তিন ইলাহুন করে তিন মানা ইলাহ এ মারিয়াম ঈসা আল্লাহ গিনা তাফসীর তো হবে ইননি এগো তা লিয়াইফা এই ইয়ানে নাসরাইনে মালায়েকাতুন নাকান আলো কামেন করে এই মক্কা কে মুশরিক মালায়েকাতুন আলো কাম করে এমি হন্ন বনে মালায়েকা বে কানা কেমন কবুল করে মালায়েকাতুন এমন হন বলে মালায়েকা তুমনে এই আল্লাহ কে দাঁড়িয়ে কেস আলকমে নুকুরে গদ সাবিত ওয়াকান নাই না সোরা মালায়েকা তুমন আলকম করি কামে কা মক্কা কে মুশরিক মালায়েকা তুমন আলকম করি এমি হন বনি মক্কা কে মুশরিক বনি আল্লাহ কে আংহিন দারিন নেই মালায়েকা তুমন নাকি দেহতুবা দেয় তেরে পুনরিদান ওয়াল ইমাম ইয়াখতুবে অতি মান তাকাল্লামা ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইয়াখতুবু ফাহুয়া কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত ফালাইসা লাহুল জুমআ এই হাদিস বলগতি হুকুর দুয়া হুগা ইমাম মিয়া খুতবা কিয়াং হুটা ওয়াহক দাক্কা মিয়া কি ফাইং ফলা হিমার গে মিসালে আদি ওয়াহক দাক্কা মিয়াং হানু ইন্নাশে বুনেফিমি হ্যাঁ কবে শুকুর কে সবাব এনেতে এই ইমাম হুতবা কিয়া হুটতাম ইহার ইসিনি তাই এবার কতুকা বুনে দান ইচ্ছে এবার কতুকা বুনে দান ওহো এক গদ কাসাবিতেন নু এতা গদুয়া এক কুরাকা আদি এদেমে দুগা এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিনা মাগু তো ইন নেই কামে সাবিতেন নু ইশিন দেলা ফেকলি ফানতে দে ওয়াডা গেন ইশিন দেলা ফতে দে ওয়াডা গেন আ এতা গ ইহা গিনা মাগু তো দিনুম বে সাবিতেন নু এ গিনা মিহার ওসামা আমি উইলমেরিং হামা ইশিন দেলা হতে দওয়ানে তা মদিনা গ ওসামা ইশিন দেলা এতা গিনা মাগু তেন নু দেনে এতা গ দেন মাগু তো কোলে দিফি আমি হারে তা গ বনে ফিতা আকুলু কাউলি হাদা واستغفر الله العظيم لي ولكم تيمنا فاه السمغي دنامه تيبامي نرا تيمنا يا الله غفرتكم واستغفر الله لي ولكم ولكافه المسلمين من كل ذنب فاستغفروه اي تيبامي مسكلان غفرتكم فاه السمغ اديش تاغ استغفر الله استغفر الله استغفر الله ان كي عالم ده مسلين اي تاغ ده امامي ابو نفي تيبامي بس فاهو سمعنا دعاء كورانا الله استغفر الله استغفر الله استغفر الله هنك يا علم مسلين إذا ما تقول بس دعاء سابت قل هو الله يا عارف أي سابت النوم سابت النوم إبس حديثكم سابت النوم مي بس حديثكم سابت وكان نو نيمان ميها ميهم بونا استغفر فاستغفروه إنه هو الغفور الرحيم এ বারগিনাং এ বহুরি খুতবাগে হেন এ কালিমা আসফা এ কালিফানু কিবা কালিফান আয়াতে বিদালবে ফা আমগতে গ খুতবানিম মিবুনি নিম্মালে বানি ফুরতাম খুতবা আয়াতে বিদালবে ফা দেন বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম আকুলু কওলি হাযা এ সাবিতান নু এতা গুল হুয়াল্লাহু কিওমা dan barangnya memang fenomena yang enggak ada tentang doa kia. Komes doa itu memang kia ni. Kon doa kami ni kalau mana kabis. Oh doa itu aku ni dah khutbah demi tak kuno. Dah khutbah demi tu ke no. Eh habiru ke bagus tengah asli. Eh jumhur ilmering vidal fan ada gina asabe kalau kita memes warad begemani habiru ke bagus tengah. Kei asur nama ada makro nama ada demi doa. Asur nama ada makro nama ada demi. এ হুকুর দোয়া হুগেবে দোয়া যাব কুরবা বাগুতে এহেন রাসূল সুমাদি সুকুরবা আফান হুকুর দোয়া হুগেবে দোয়া যাব কুরবা বাগুতে এ বাগুতে দিমা জি এ করে দোয়া যাব কুরবা আল্লাহ ইসলামী নাজাশ ইসলাম বাড়ায় গেল খালিফান কারনামাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামক ইসলাম কাং ইলমের বিদাল মানে খালিফান হুন নাই বাংহানা করবা গেলনে বাংহানা করবা গেলনে হুন নাই ইসলাম কাং কমে কে ইসলাম বাড়ায় গেলনে ইসলামে নুন নামে কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারনামাত নু করে বিশ মাসিহ কিয়ে বারক গৈগতা মানা দাজ্জাল সে মাসিহ দাজ্জাল কে মাসিহ কে মানে কি এই লো মিতাং ও মান কোন ইন ইননামিহা এ মাসিহ এ ঈসা কে ফান এই দিন জিবরিল কে ফান ফুমেলে বিমা ঈসা কে ফান আইন আলে সে ইন নবী মারিয়াম মারিয়াম কে ফান এ কে মানে আদি মানে জিবরিল আলাইহিস সালাম ফুমেলে বি আল্লাহ কে আমর ফুলা এ এ মাসিহা কি واجب کمیں گے ای سالس دو ہم واجب ای میار بائی کنت تنگ بھر فطرتو کے ترے کے اصحابے کنم فہم سوال قرب ویفا কিহা দুহাকুতো কাঁড়ান জিহেন আনা বেলুমা নিয়া ফাতি কেন্ডুমা মি একা কান্তা দেন কিহা ফেদার হিস্তারি ফুরুমা মি কান্তার তাং অতি সাহালি হাবুর কিনা নকুরা আছে এম সাহালি হুঁ এ বাজিবে বাজিবে এই নিয়া ফাতি কাঁড়ান জিহেন এই সাহালি হুঁ মাতি বেজা দেন অতি তুমুলি তুমুলি দিউ কুরা আছে আদি মাতি মাস কুরু হক কুরা আছে এই বাজিবা দি হেং হাদিস তাকুম বেশ একাং এ বেশ সাবিতুয়া হেং হাদিস তাকুম বেশ এই ফিতরতুকে দিহা কামে দেন খামফাতুকে ওয়াহাকে নেন আঙ্গায় ফেনলুং এবং দেন বাদাতাত দে তের আই আই আতাকি এতান তা আইল দেবে জারাসিম ওয়ান্না নে তান তা এতান দো আই তাকু আমি মিহের বাদাতা মি তান তান দো নান জি এই বারাজিম আওয়াসুল বারাজিম ফিতরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একামিক মাচ্চা ইনসানা হেদ দেবি এই ফিতরাতাকি একে আল্লাহ তবিয়াতু গেন লাভা ফরকান ইনসানা হেদ দেবি ইরুগা ইনসান আয় কিবায়গা ওয়াজিব করা ব্যাপারে কান্তাত্তাং হেদ্দে বিরুগা হেদ্দে উমুগে তেরেইন ওয়াজিব করা ব্যাপারে কান্তাত্তাং এই একান্তাত্তাং দেখ আদি হুকুম তাফাহুম আছে আর হেদ্দে উমুগে তেরেগা আল্লাহ লাব্বা ফা কান্তাত্তাং এই কান্ত জেনে কুরআন ফিতরাতুগে ফিতরাতুগে মাচ্চা কি একামে গে মাচ্চা আল্লাহ ইনসান আ হেদ্দে বি কান্তা এই ফিতরাতা কি তবিয়া নতে জিবিল্লা ব্যাপারে লাফসু তাঙে ভারি মিসালক কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা বিহাগেন দুনিয়া মাচ্চান কমমে কুজ্জা কুস আননি ফিতরাতুগে মাচ্চারে এ ফিতরাতা কি এই আল্লাহ একামে গে মাচ্চা ইনসান হেদ্দেই কান্তাত্তা এই সিফাতান ওয়াতা গরিজা মাফল নিম্মালি দেমি হন দেমি হন দেমি হন বাইরে কাফারা দেন জি নেই আমি আর এ কামা কি আসো নু ভাই কামে গে মাচ্চা হুয়া নস করে হুয়া নস করে হে নু ভাই কামে গে মাচ্চা কা ইলমের গে মেদু খিলাফ হে বহর তিমা সালাগা ইলমের গে মেদু খিলাফ হে বহর বাই ইলমের বিদান হুয়া ফরতম এতা গান বস বে এতা গা এনা কুরিয়াস এই নু ভাই গে মাচ্চা কুরি মা বাত ইলে হুয়া এ মা কাফারে দে কা নু জিহে নে কাফারে দে কা নু জিহে নে বাই ইলমের গে বহর বিদান দে জিহে নে হুয়া কফি না হুয়া খিলাফ হে জিয়া দেন কমে গোতে বিয়াতে এদিকে রাজ হয়ে গেম বা গোতা কি এখন হয়ে কাফারা এই ফ্রতা নুবা একামে গে মাচ্চা এমি হুঁ হুয়া কুরি বেসে নুবা একামে গে মাচ্চা নুবা একামে গে মাচ্চা কুরা হুয়া আমাক রাজ হয়ে গোতা কি নেই নেই একামে দে মিয়ার তিতানু গে ফাহারেক গা দিনু রাঙ্গালু গে দানে ফাহারেক গে সব বাকি এ ফাফায় মেহু আর এমি কুরি এদ ফাফায় এ ফাফা ফাল কুরমা কি বেশ ফাফায় সির ফা ফাল কুরমা কি আছে এদে মিহং আমি ফাল কুরমা কি আছে ফাফাই ফাল কুরমা কি ফাফাই আমি লেগে বাহাকে দেখুমা কি ফাফাই কফা তিমান নাই কাম কুরি মে কি আগে বাহাকে দেখুমা কি আদি ফাফাই দেখ আমাকে এনা কেন কেমন সালে আমাতে নয় বেনে এটি আমরা দাক্কায় এনা গে এনাকে হাগ্গো আদান করেন এনা একাম কোন সালে আমাতে নোয়ান এই আলো তাকুমকে হাগ্গে গিয়া আমি দোহ আল্লাহ নু ফুসাওয়ান سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك